আমি হতে পারিনি আকাশ, আমি হতে পারিনি আকাশ, তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে, তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে, আমি হতে পারিনি আকাশ। বন ছায়ে দুলেছিল বন ছায়ে দুলেছিল পরাগের রাঙা রাগে ভরেছিল মন, মধুকর এসেছিল নিয়ে মধুমন, মধুকর এসেছিল নিয়ে মধুমন, আজ শুধু আসেনি বাতাস, তুমি দুলে দুলে রঙের পরশ নিয়ে ফুল হলে, তুমি দুলে দুলে রঙের পরশ নিয়ে ফুল হলে, আমি হতে পারিনি বাতাস। ফুল বলে আমি আজ সুরভি দিলাম, ফুল বলে আমি আজ সুরভি দিলাম, পাখি বলে আমি আজ গান গেয়ে যাই, মন বলে রঙের আগে ভরে দিতে চাই, মন বলে রঙের আগে ভরে দিতে চাই, যদি শুধু আসে গো বাতাস। আজ অনুরাগে মনের কথাটি ফুটে ফুল হলো, আজ অনুরাগে মনের কথাটি ফুটে ফুল হলো, আমি হতে পারিনি বাতাস, তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে, তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে, আমি হতে পারিনি আকাশ, আমি হতে পারিনি আকাশ।